السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা একটা জিনিস জানতে চাইব কুরআন হাদিসের ভিত্তিতে যে মানুষের চরিত্রে কি পরিবর্তন ঘটে, মানুষের চরিত্র কি পাল্টানো যায়, এটা প্রশ্ন। অনেকে মনে করে যে কয়লার ময়লা ধুলে যায় না, আর কি বলে আপনার মানুষের যে চরিত্র সে চরিত্রে কোনোদিন পরিবর্তন হয় না, অনেকে মনে করে। অবশ্য হাদিস আছে যে বলা হয়েছে যদি কোনো জায়গায় শোনো যে পাহাড়টা নিজের জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছে তাহলে বিশ্বাস করো, আর যদি এটা শোনো যে কোনো মানুষের চরিত্র খারাপ ছিল ভালো হয়ে গেছে তাহলে তুমি সেটা বিশ্বাস করো না। তাহলে কি সত্যিই মানুষের চরিত্র পাল্টায় না? আসলে দেখুন, চরিত্র বলতে কিছু চরিত্র আছে প্রকৃতিগত, আর কিছু চরিত্র আছে যেগুলো মানুষ নিজে অর্জন করতে পারে, তাই না? যেমন একটা একজনের চরিত্র হচ্ছে যে সে চরিত্রগতভাবেই মেয়েলি কথা বলে, দেখেছেন কোন কোন পুরুষ মেয়ে ছেলের মতো কথা বলে, কোন কোন মেয়ে পুরুষের মতো কথা বলে, তো এদের একটা প্রকৃতিগত গুণ থাকে, চরিত্র থাকে, অভ্যেস থাকে, আচরণ থাকে, সেটাকে পাল্টানো যাবে না। কিন্তু যেগুলো চরিত্র পাল্টানো যায়, যেমন রাগ, আপনার খুব রাগ আছে সেটাকে কন্ট্রোল করা যাবে, যাবে। ধৈর্য, অধৈর্য হন বেশি, সেটাকে আপনি ধৈর্যে পরিণত করতে পারবেন, পারবেন। তো এইভাবে বুঝতে হবে। আর যে হাদিসটির কথা আপনারা শুনলেন, মুসনাদে আহমদের হাদিস, সে হাদিস কিন্তু সহি না। পাহাড় পাল্টানোর হাদিস, পাহাড় সরে যাওয়ার হাদিস, এ হাদিস সহি না। হাদিসে প্রকৃতি বলতে যা পরিবর্তন সাধনে মানুষের কোন এখতিয়ার নেই, যেমন বললাম যে একদম প্রকৃতিগত আল্লাহ তাআলা সৃষ্টি, সেই চরিত্র পাল্টানো খুবই মুশকিল আছে। কোন কোন মানুষ দেখবেন একদম বাচ্চা ছেলের মতো কথাবার্তা, চলন বলন দেখবেন বাচ্চা ছেলে, তার চরিত্র কি চেঞ্জ করা যাবে না? এটা তার প্রকৃতিগত চরিত্র। চরিত্র পরিবর্তনের মানুষের হাত আছে, মানুষের এখতিয়ারাধীন অভ্যাস পরিবর্তন করার ক্ষমতাও আছে। কোন মানুষকে তার কর্মে বাধ্য করা হয় না। আল্লাহ তাআলা কাউকে যখন কাজ করতে আদেশ করেন তখন কি বাধ্য করেন? না, মানুষ নিজের ইচ্ছায় নিজের এখতিয়ারে কাজ করে। অবশ্য ভালো কাজের জন্য আল্লাহর তৌফিক হয়, কাউকে কাউকে আল্লাহ ইচ্ছা করলে গুমরাহ করেন, সেটা আলাদা কথা। কিন্তু সাধারণভাবে যে কাজের উপরে আল্লাহ তাআলা সওয়াব আপনার গুনাহ দেবেন, সে কাজের উপরে আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন না, তবে আল্লাহ তৌফিক দেন, তার ইচ্ছা তা তিনি আগ্রহ বাড়িয়ে দেন এবং অনুগ্রহ করতে পারেন। অনুশীলনের কারণে, অভ্যেস করার, আচরণ করার কারণে, আচরিত যেটা হয় সে কারণে চরিত্র ভালো থেকে মন্দে, মন্দ থেকে ভালোতে বদলে যেতে পারে। দৃঢ় সংকল্প নিয়ে চেষ্টা ও চর্চা করলে অনেক সুচরিত্র মানুষ নিজ জীবনে চিত্রিত, নিজের মানুষ নিজ জীবনে চিত্রিত করতে পারে সুন্দর সুচরিত্রকে। খারাপ ছিল ভালো হতে পারে, চরিত্র পরিবর্তন করা সম্ভব বলেই মহান আল্লাহ বলেছেন, ওয়া নাফসিম ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ কসম খেয়েছেন মনের আত্মার, সেই আত্মা যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মাঝে আছে, সেই আত্মা আল্লাহ তাআলা তার সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা ওই মনের ভিতরে তার অসৎকর্ম সৎকর্ম ভরে দিয়েছেন। আল্লাহ তাআলা যেমন ভালোর সৃষ্টিকর্তা তেমনি মন্দেরও সৃষ্টিকর্তা, তাই না? তিনি সবই সৃষ্টি করেছেন, ভালো মন্দ ঠিক। ওই আত্মার ভিতরে, মনের ভিতরে, মানুষের মনের ভিতরে ভালো মন্দ দেওয়া হয়েছে। ইন্না হাদাইনাহুম সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, শাকুরা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মানে ভালো মন্দ আমি দেখে দিয়েছি পথ, তোমরা বেছে নাও। বেছে নেওয়ার এখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা মনের ভিতরে, আত্মার ভিতরে সৎকর্ম অসৎকর্ম প্রক্ষিপ্ত করেছেন। এবার তারপরে কি বলছেন? কাদ আফলাহা মান যাক্কাহা, সে সফল কাম হবে যে এই আত্মাকে বিশুদ্ধ করবে, পরিশুদ্ধ করবে। তাহলে মানুষ করতে পারবে তা বলেই তো বলা হয়েছে, সে সফল কাম হবে যে আত্মাকে পরিশুদ্ধ করবে। আর ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সে ব্যর্থ হবে যে এই আত্মাকে, এই মনকে কলুষিত করবে। তাহলে বোঝা গেল মানুষের এখতিয়ার আছে, তাছাড়া আল্লাহ তাআলা এটা বলবেন কেন? আর এর জন্য সফলতা ব্যর্থতা কেন আপনি আপনার যোগ করা হবে? সুতরাং নিশ্চয়ই মানুষের এখতিয়ার আছে। যেমন কোরআনের অন্য এক আয়াতে বলা হয়েছে, ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, যেটাই চেষ্টা করবে, সে চেষ্টা করে করবে সেটাই সে পাবে। এটা নয় যে আল্লাহ তাআলা বাধ্য করে দেন, অবশ্য আল্লাহ তৌফিক দেন। যেমন বলা হল, চরিত্র বদলানো সম্ভব বলেই আমাদের শরীয়ত চরিত্রকে সুন্দর করতে উদ্বুদ্ধ করে, চরিত্রকে সুন্দর করতে উদ্বুদ্ধ করে আমাদের শরীয়ত। যদি সম্ভব না হতো তাহলে কি বলা হতো যে তোমরা চরিত্র সুন্দর করো? এদের আদেশ হতো না, অসম্ভব হলে নিশ্চয়ই আদেশ আসত না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুম বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকহ আও লিমান হাসানা খুলুকহ, আমি জান্নাতের সবার উপরে একটি ঘরের জামিন হচ্ছি, গ্যারান্টি দিচ্ছি যে তার নিজের চরিত্রকে সুন্দর করে। তাহলে বোঝা গেল চরিত্র সুন্দর করার উপায় আছে, মানুষ করতে পারে, তাছাড়া এই জামিন আর জামানতের কোন মানি থাকবে না, দামি থাকবে না। রাগী চরিত্র থেকে রাগ দূর করা সম্ভব বলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি রাগ করতে নিষেধ করেছেন। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। যেমন অনেক আছে, হুজুর আমাকে কিছু উপদেশ দেন, বলে না বলে না। আল্লাহ রসুলকে বলা হলো, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিশ্চয়ই লোকটার মাঝে সেই রকম কিছু দেখেছিলেন, তো বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। তো বলে আবার আবার বললেন ওসিয়ত করুন, আবার তিনবার তিনি ফিরিয়ে ফিরিয়ে বললেন, তুমি রাগান্বিত হয়ো না। তার মানে রাগ দমন করা যায়, আর রাগ দমন করা অবশ্যই যায়। এই জন্য বলা হয়েছে, সেই ব্যক্তি কুস্তিগীর নয় যে তার প্রতিপক্ষকে পটকে দেয়, তাই না? বরং সেই হচ্ছে বীর, সেই কুস্তিগীর বীর যে রাগের সময় নিজের রাগকে পটকে দেয়, তার মানে রাগ দমন করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে বোঝা গেল যে করার ব্যাপার আছে, যদি করার ক্ষমতা কারো না থাকতো তাহলে কি কথা বলা হতো না। অতএব বীরত্বের যখন পরিচয় দেওয়া হয়েছে তখন নিশ্চয় তার মধ্যে এখতিয়ার আছে। বুখারী শরীফের হাদিস, অভ্যেস বদলানো অবাস্তব নয় বলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়া ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম, মান ইয়াতাহাররাল খায়রা ইউতাহু ওয়া মান ইয়াত্তাকিশ শাররা ইউকাহু। তার মানে শিক্ষা লাভের ফলে শিক্ষা পাওয়া যায়, শিক্ষা তার এমনি পাওয়া যাবে না, যে শিখবে সে শিক্ষা পাবে। আর সহিষ্ণুতার অভ্যাস গড়লে সহিষ্ণু হওয়া যাবে। আপনি যদি শয়বার অভ্যাস গড়িয়ে নেন, যে শয় সে রায়, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাহাই শয়, তাই না? অতএব সহার অভ্যাস করলে পরে আপনি, এটা হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সহাবার শয়বার অভ্যাস বানাবে সে সইতে পারবে। যে কল্যাণ অনুসন্ধান করবে তাকে তা দেওয়া হবে, এবং যে মন্দ থেকে বাঁচার চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে মন্দ থেকে বাঁচার তৌফিক দান করবেন। আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, কিছু আনসারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন, তিনি তাদেরকে দিলেন, পুনরায় তারা দাবি করল আরো কিছু দেন, ফলে তিনি আবার তাদেরকে দিলেন, এমনকি যা কিছু তার কাছে ছিল তা সব নিঃশেষ হয়ে গেল। তখনও তিনি সমস্ত জিনিস নিজে হাতে দান করে দিলেন, যা কিছু ছিল যখন দান করে দিলেন তখন তিনি বললেন, মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আলাইকুম ওয়া মান ইস্তাফিফ ইউফাহুল্লাহ, আমি আমার কাছে যে মঙ্গল আছে, যে মাল সম্পদ থাকবে, আমি নিজের জন্য তা জমা করে রাখি না, রাখবো না, আমি সব দিয়ে দেব। কিন্তু তোমরা যে চাইছো যেভাবে, চাওয়ার অভ্যেস বানিয়ে নিলে, চাওয়ার অভ্যেস থেকে দেখবেন হাত পাতা অভ্যেস মানেই, ভাই আমার, তাই না, যে আমার ভাই বিদেশে আছে, হাত পাতলেই পাই, চাইতে দোষ কি, হাত পেতে দিলাম। অভ্যেস বাড়িয়ে নিলে চাইতেই হবে। আর যদি আপনি বলেন যে না আমি ছোট হব না, চাইব না, কারণ চিত হাত অপেক্ষা অবুর হাত উত্তম, চাইব না, তো দেখবেন আপনার ভিতরে সেই সবুর এসে গেছে আর সেই অমুখাপেক্ষিতা আপনার ভিতরে সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি চাওয়া থেকে পবিত্র থাকার চেষ্টা করবে আল্লাহ তাকে পবিত্র রাখবেন, তাকে চাইতে হবে না। ওমাই ইস্তাফিফ ইউফাহুল্লাহ, তেমন বোঝা গেল, চেষ্টা করলে পাওয়া যায়। ওমাই ইস্তাগনি ইউগনিহিল্লাহ, আর যে ব্যক্তি অমুখাপেক্ষী হতে চেষ্টা করবে আল্লাহ তাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন, তার অভাব দূর করে দেবেন। ওমাই ইতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করার অভ্যেস বানাবে সে ধৈর্যশীল রূপে পরিচয় লাভ করবে, সে ধৈর্যশীল হয়ে যাবে। ওয়ামা উতিয়া আহাদুন আতা আন খাইরান ওয়া আউসা আমিনা আসাবর, আর কোন ব্যক্তিকে এমন কোন দান দেওয়া হয়নি যা ধৈর্য অপেক্ষা উত্তম ও বিস্তর হতে পারে। যাকে সবুর দেওয়া হয়েছে তাকে অনেক কিছু বিস্তর দান দেওয়া হয়েছে এবং তাকে সর্বশ্রেষ্ঠ দান দেওয়া হয়েছে সবুর করা। সবুর খুবই সব সমস্ত কাজে লাগে সবুর, তাই না? আপনার তরকারিতে হলুদের মতো কিংবা লবণের মতো মনে করতে পারেন, যে প্রত্যেক তরকারিতেই লাগবেই সবুর, প্রত্যেক জিনিসে আপনার সবুরের দরকার আছে। যে কোনো জীবনে যাবেন আপনি দেখবেন প্রত্যেক জায়গায় দাওয়াতের কাজেও সবুরের দরকার আর সাংসারিক কাজেও সবুরের দরকার। মহান আল্লাহ বলেছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মে প্রতিষ্ঠিত রাখো, আল্লাহর সেই প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন, আর আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে প্রকৃতির পরিবর্তন হয় না, অভ্যাসের পরিবর্তন হয় না, এটাই হচ্ছে সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। এখানে আল্লাহ সৃষ্টি বা প্রকৃতি বলে ইসলাম ও তৌহিদকে বোঝানো হয়েছে। এখানে প্রকৃতি বলতে কাকে বোঝানো হয়েছে? তৌহিদ বা ইসলামকে। উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা মুমিন কাফের প্রত্যেক মানুষকে ইসলাম ও তৌহিদের প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্যই মানুষ যখন পৃথিবীতে প্রথম আসে তখন কি কিসের প্রকৃতি থাকে শিশুর ভিতরে? ইসলামের প্রকৃতি থাকে, তৌহিদের প্রকৃতি থাকে। সহজাত ও স্বভাব ধর্ম হচ্ছে তৌহিদ। যেমন সে সময় যে সময় আল্লাহ তাআলা মানুষের আত্মা সৃষ্টি করেন তখন বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আত্মারা কি বলেছিল? কালু বালা, অবশ্যই হে আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। এ থেকেও পরিষ্কার বোঝা যায় যে মানুষের আসল ধর্ম হল একত্ববাদ, কারণ আত্মা সব এক জায়গায় ছিল আর সমস্ত আত্মা একসাথে বলেছিল কি? কালু বালা, অবশ্যই। তার মানে কি যে সেখানে মোমেন কাফের কোন পার্থক্য নেই, সমস্ত আত্মা আত্মাই, কিন্তু তারা সব এক বাক্যে বলেছিল যে আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে বিভিন্ন কারণে, পরিবেশের কারণে, মা বাপের কারণে কি হয়ে গেছে? কেউ মুমিন হয়েছে, কেউ মুসলিম হয়েছে। প্রকৃতির পরিবেশ কি বলে আপনার? পরিবেশের চাপে প্রকৃতির পরিবর্তন ঘটতে পারে, বিভিন্ন খারাপ পরিবেশ অথবা অন্য কোন প্রতিবন্ধক অনেককে সেই প্রকৃতি ইসলামে প্রতিষ্ঠিত থাকতে বাধা দান করে, ফলে তারা কাফের হয়েই থেকে যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অর্থাৎ প্রত্যেক শিশু ইসলামের প্রকৃতির উপর জন্ম নেয় কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে নেয়, না হয় খ্রিস্টান বানিয়ে নেয়, আর না হয় অগ্নিপূজক বানিয়ে নেয়। প্রকৃতি ছিল ইসলাম কিন্তু মা বাপ তাদেরকে, যেমন ভাষা, আপনি যখন আসেন তখন আপনার ভাষা কি? মানুষ যখন আসে তখন কি নিজের দেশ, নিজের ভাষা, নিজের গায়ের রং, নিজের চেহারা চয়েস করে আসে? না, কোনো উপায় নেই। আল্লাহ তাআলা যাকে যেখানে পাঠাবার ইচ্ছা সেখানেই পাঠিয়ে দেন। তারপরে বিশেষ করে ভাষা, ভাষাটা কার ভাষা হয়? পরিবেশের ভাষা, যার কাছে মানুষ হবে তারই ভাষা হবে, জরুরি নয় মা বাপের ভাষা। কারণ অনেক ছেলে মা বাপের কাছে থাকেই না, মা বাপ জন্ম দিয়ে চলে গেছে, সে অন্য জায়গায় গিয়ে হতে পারে, আরবের ছেলে ইন্ডিয়াতে গিয়ে মানুষ হলে ইন্ডিয়ার ভাষা হবে, তাই না? বাঙালি ছেলে সৌদিয়াতে যদি মানুষ হয় তো সৌদি ভাষা হবে, সে বাংলাই জানে না, এমনকি আমেরিকায় গিয়ে থাকতে ইংরেজি বলবে। তো পরিবেশ গুণে সে বা তার ভাষা পরিবর্তন হবে, তেমনি তার প্রকৃতিরও পরিবর্তন ঘটবে। যেহেতু ভাষাতে সে জিরো ছিল, কিছুই ছিল না, তেমনি প্রকৃতিতে জিরো ছিল। আর জিরোটা কি? তৌহিদ, সেখানে কোন শিরিক নেই। তারপর পরিবেশের চাপে সে ধীরে ধীরে ধীরে ধীরে মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। আর আল্লাহ তাআলা যার ভাগ্যে লিখেছেন মুসলিম, সে মুসলিম হয়ে যায়। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এর মানে এই নয় যে প্রকৃতির পরিবর্তন হতে পারে না, বরং এর অর্থ হল আল্লাহ সেই সৃষ্টি বা প্রকৃতিকে পরিবর্তন, আল্লাহর সেই সৃষ্টি বা প্রকৃতিকে তোমরা পরিবর্তন করো না। লা তাবদিল আল খালকিল, আল্লাহর কোন সৃষ্টির পরিবর্তন নেই মানে আল্লাহ করেন না তা নয়, বরং তোমরা সেই সৃষ্টিকে পরিবর্তন করো না, প্রকৃতিকে পরিবর্তন করো না। তার মানে সঠিক তরবিয়ত দিয়ে তার লালন পালন করো এবং তাকে বড় করে তোলো, যাতে ইমান ও তাওহীদ কচিকাঁচা শিশুদের মনে প্রাণে বদ্ধমূল হয়ে যায়, থেকে যায়, যেটা ছিল সেটা ভালোভাবে সতেজ হয়ে থেকে যায়। এখানে বাক্যটি খবর স্বরূপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু ব্যবহার হয়েছে আজ্ঞার অর্থে, আদেশ। আদেশ করা হচ্ছে যে তোমরা এটাকে কি করো, এ প্রকৃতির পরিবর্তন করো না। নেতিবাচক বাক্য নিষেধাজ্ঞার অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নেই, তার মানে কি? আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন ঘটাও না, করো না। চরিত্রের পরিবর্তন হয় বলেই তো আল্লাহর কাছে প্রার্থনা করে চাওয়া হয়, আমরা চাই। কি বলি? ওয়াহদিনী লিআহসানিল আখলাকি লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আন্ত, ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। হে আল্লাহ, সুন্দরতম চরিত্রের প্রতি আমাকে পথ দেখাও, যেহেতু তুমি ছাড়া অন্য কেউ সুন্দরতম চরিত্রের প্রতি পথ দেখাতে পারে না। মন্দ চরিত্রকে আমার নিকট থেকে দূর করে দাও, যেহেতু তুমি ছাড়া অন্য কেউ মন্দ চরিত্রকে আমার কাছ থেকে দূর করতে পারে না। আচ্ছা, আপনারা আয়না দেখার দোয়া জানেন? আয়না দেখার দোয়া কি? আয়না দেখার দোয়া জানেন না? আয়না দেখার দোয়া আছে, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফা আহসান খুলকি। তো এইটা অনেকে বলে, কোন কোন বর্ণনায় আছে, এইটা কোন কোন বর্ণনায় আছে, আয়না দেখার দোয়া কোন কোন বর্ণনায় আছে, কিন্তু সহি না। তার জন্য এটা হলো সুন্দর চরিত্র চাওয়ার দোয়া। তাহলে বোঝা গেল, সুন্দর চরিত্র জাল্লাহ, তুমি যেমন আমার সৃষ্টিকে সুন্দর করেছো, আমার চেহারাকে সুন্দর করেছো, তেমনি তুমি আমার চরিত্রকেও সুন্দর করো। তাহলে বোঝা গেল চরিত্রের পরিবর্তন ঘটে, এই জন্য দোয়া করা হয়। যেমন তকদিরের পরিবর্তন ঘটে বলেই তো আমরা বলি, তোমার আল্লাহ তাআলা আমার ভাগ্যে যে মন্দ তকদির আছে সেটাকে তুমি পাল্টে দাও বা তার অনিষ্ট থেকে বাঁচাও। কোথায় বলি? কোন দোয়াতে? বেতরের কুনুতের দোয়াতে। ওয়াকিনি শাররামা কাদাই। তাহলে যদি তকদির পরিবর্তন না হতো, তাহলে দোয়া করার অর্থ থাকত? বেকার অর্থ, বেকার দোয়া করা হতো না। অর্থ আছে, তকদির দোয়া, দোয়া দ্বারা তকদির পরিবর্তন হয় বলেই আপনার দোয়া করা হয়। সেই রকম চরিত্র, চরিত্র পরিবর্তন হয় বলেই সুন্দর চরিত্র চাওয়া হয় এবং নোংরা চরিত্র থেকে মানে পানাহ চাওয়া হয়। একটা নতুন কথা হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে, নতুন হাদিস অনেকে বলে, যেমন প্রথম শুনলে বলে নতুন হাদিস, এমন কোন মোনাজাতের দোয়া আছে যেটা ফরজ নফল প্রত্যেক নামাজের পরে পড়তে হয়? শুনেছেন আপনারা? এমনিতেই নামাজের পর হাত তুলে মোনাজাত বিদাত, নামাজের পর মোনাজাত বিদাত আপনারা শোনেন, নামাজের পর মোনাজাত বিদাত না, নামাজের পর হাত তুলে মোনাজাত বিদাত। আরো আর একটা বাড়াতে হবে, নামাজের পর হাত তুলে জামাতি মোনাজাত বিদাত। হাত তুলে মোনাজাত বিদাত না। মোনাজাত মানে কি? যদি প্রার্থনার মানে আল্লাহর কাছে চাওয়া, তো ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআন রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহুম্মা কিনি আযাবা কিয়ামাতা বাসু ইবাদাক, আল্লাহ নবী পড়তেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অবশ্য কেউ বলেছিল সালাম ফেরার আগে, কেউ বলে সালাম ফেরার পরে, যাই হোক। তাহলে বোঝা গেল মোনাজাত আছে, মোনাজাত আছে, কিন্তু হাত তুলে নয় বা জামাতি নয়। তো এমন কোন মোনাজাত আছে যেটা ফরজ নফল প্রত্যেক নামাজের পরে পড়া হয়, পড়তে হয়, আল্লাহ নবী পড়েছেন নামাজের পরে, সালাম ফেরার পরে, সালাম ফেরার আগে না, সালাম ফেরার পরে পড়েছেন, কিন্তু হাত তুলে না, জামাতিও না, কি আল্লাহুম্মা ফিল্লি জুনুবি ওয়া খাতায়ায়া কুল্লাহা, আল্লাহুম্মা আনইশনি ওয়াজবুরনি, আল্লাহ খুব সুন্দর দোয়া, আল্লাহুম্মা আনইশনি ওয়াজবুরনি ওয়াহদিনি লিসালিহিল আমালি ওয়াল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি লিসালিহিহা ওয়া লা ইয়াসরিফু সাইয়্যাহা ইল্লা আনত, হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আনইশনি আমাকে সতেজ করো। দেখবো অনেক সময় মানুষ স্তিমিত হয়ে যায়, দেখে মানুষ আসছে দুর্বল হয়ে ঘুমিয়ে যাচ্ছে, না আনইশনি মানে আমাকে সতেজ করো, আমার ভিতরে স্ফূর্তি নিয়ে এসো, দেখছেন কত সুন্দর দোয়া, আনইশনি ওয়াজবুরনি আর আমাকে সংশোধন করো, যদি আমি এখন ভুল ত্রুটি হয়ে যাচ্ছে সেটাকে সংশোধন করে নাও। ওয়াজবুরনি কোথায় পড়ি আমরা, দুই সিজদার মাঝে, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়া ওয়ারযুকনি, এখানে ওয়াজবুরনি আছে, সংশোধন করো, জবর মানে হলো যদি কোন সংশোধন হয়ে গেল তো সেটাকে, ভুল ত্রুটি হয়ে গেল সেটাকে সংশোধন করে নেওয়া, এগুলো ওয়াজবুরনি। তারপরে কি বলা হচ্ছে, আনইশনি ওয়াজবুরনি ওয়াহদিনি লিসালিহিল আমালি ওয়াল আখলাক, আর আমাকে ভালো চরিত্র ভালো কাজের দিকে পথ প্রদর্শন করো, মানে ভালো কাজ করতে ভালো চরিত্র বানাতে আমাকে সাহায্য করো। কেন, ফাইন্নাহু লা ইয়াসরিফু ফাইন্নাহু লা ইয়াহদি লিসালিহিহা, তার মানে ভালো কাজ আর ভালো চরিত্রের দিকে কেউ হেদায়ত করতে পারে না, আর নোংরা কাজ আর নোংরা চরিত্র থেকে কেউ ফেরাতে পারে না তুমি ছাড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যাই করি না কেন আল্লাহর আমরা মুখাপেক্ষী, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ভালো কাজ করব করব ঠিকই কিন্তু করার তৌফিক চাইতে হবে, কারণ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক ছাড়া ভালো কাজ করতে কেউ পারবে না আর মন্দ কাজ ছাড়তেও কেউ পারবে না, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। বোঝা গেল চরিত্র যদি ভালো চাইতে হয় তাহলে বোঝা গেল কি যে চরিত্র পরিবর্তন হবে, আমার চরিত্র খারাপ হলে আমি যদি চাই যে ভালো করো তার মানে কি চরিত্র পরিবর্তন হতে পারে। তাহলে আজকে বিষয়টা কি ছিল, যে মানুষের চরিত্র পরিবর্তন হতে পারে আর কয়লার ময়লা ধুলে যায় না, এটা ঠিক না, কথা বলে যে কি বলে ইল্লত যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে, মোলে মানে কি, মোলে মানে মরলে, মরলেও মরা পর্যন্ত তার স্বভাব যায় না, আর কয়লার ময়লা, কয়লা ময়লা ধুতে ধুতে ধুতে ধুতে কালি ধুতে ধুতে শেষ পর্যন্ত কালি কালি, এ কথা ঠিক নয়, এ কথা ঠিক নয়, স্বভাব পরিবর্তন হতে পারবে, হবে যদি সে চেষ্টা করে আল্লাহর কাছে দোয়া চায় ইত্যাদি, তাহলে স্বভাবে পরিবর্তন হবে। আর বাকি থাকলে আবার স্মরণ করে দিই যে হাদিসটা আমরা জানি, প্রসিদ্ধ হাদিস, যে পাহাড়ের পরিবর্তন হতে পারে কিন্তু চরিত্রের পরিবর্তন হয় না, এ কথা ভুল, এ হাদিস সহি না। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আল্লাহ আমাদের নিজেদের চরিত্রকে সুন্দর করতে পারি, আর চেষ্টা করি, চেষ্টা করলে তো পারবে, যেমন বলা হল আল্লাহ তালা সুসাম বলছে যে চেষ্টা করবে সে পাবে, মান জাদ্দা ওয়াজাদ, তাই না, যে ব্যক্তি চেষ্টা করবে সে পেয়ে যাবে। অতএব চেষ্টা করলে ওয়া আনলাই সালিল ইনসান ইল্লামা সা, চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা নিজেদের চরিত্রকে সংশোধন করতে পারবো, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর শেষকালে আবার সেই দোয়া বলি যে দোয়াটা আপনারা শিখে নেবেন, এবং প্রত্যেক নামাজ ফরজ হোক নফল হোক সালাম ফেরার পরেই আপনি পড়বেন, কি বলবেন, আল্লাহুম্মা ফিল্লি যুনুবি ওয়া খাতায়ায়া কুল্লাহা, আল্লাহুম্মা আনইশনি ওয়াজবুরনি ওয়াহদিনি লিসালিহিল আমালি ওয়াল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি লিসালিহিহা ওয়া লা ইয়াসরিফু সাইয়্যাহা ইল্লা আনত। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।